بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون سمعت ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন এক ও একক, যার কোনো অংশী নেই, যার কোনো শরিক নেই, যে আল্লাহ পাক রব্বুল আলমিন যেমন একমাত্র সৃষ্টিকর্তা তেমনি সমস্ত ইবাদত বন্দেগী তার জন্য সুনির্দিষ্ট, যে আল্লাহ পাক রব্বুল আলমিনের সুন্দর সুন্দর নাম রয়েছে এবং তার সুন্দর গুণাবলী রয়েছে, সমস্ত ইবাদত বন্দেগী একমাত্র সেই আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য হওয়া উচিত। সালাত এবং সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, যিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে তাওহীদ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিনের একত্ব। এই তাওহীদ সম্পর্কে প্রথম আপনাদেরকে তার অর্থ সম্পর্কে, যে তাওহীদের শাব্দিক অর্থ কী এবং পারিভাষিক অর্থ কি, তৌহিদ কাকে বলে এ সম্পর্কে কিছু কথা বলবো। তারপরে তৌহিদের বাক্য যা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সে সম্পর্কে বলবো। আর তারপরে তৌহিদের উপকারিতা, তৌহিদের ফজিলত, তৌহিদের গুণ আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে ভালো কথা বলার তৌফিক দান করেন এবং ভালো কথার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন। প্রথম বিষয় হচ্ছে যে তৌহিদ কি। তৌহিদ শব্দটি ওয়াহেদ বা আহাদ, যা আমরা বুঝি এক বা একক, এখান থেকে এসেছে। ওয়াও হা দাল এই তিনটি অক্ষরের সমষ্টি দিয়েই এই তৌহিদ শব্দ তৈরি হয়েছে। তৌহিদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তোমাদের উপাস্য, তোমাদের মাবুদ এক মাবুদ। তো আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে এক শব্দটি, ইলাহু ওয়াহিদ, এই ওয়াহিদ শব্দটি উল্লেখ করেছেন। লা ইলাহা ইল্লাহু, তার ছাড়া কেউ সত্য মাবুদ নেই, সত্য উপাস্য নেই, যিনি দয়াবান, যিনি পরম করুণাম। আল্লাহ পাক রব্বুল আলমিন আহাদ শব্দটি কোরআনে কারিম উল্লেখ করেছেন একটি ছোট্ট সুরাই, কুল হু আল্লাহু আহাদ, হে নবী তুমি বলে দাও আল্লাহ পাক এক ও একক। আল্লাহু আহাদ, আল্লাহ পাক এক ও একক। এই আহাদ শব্দটি কোরআনে কারিম এসেছে আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণের ক্ষেত্রে, এবং ওয়াহেদ ও এলাহু ওয়াহেদ আল্লাহ পাক রব্বুল আলম বলেছেন। এখান থেকে এই ওয়াও হা দাল অক্ষরের সমষ্টি দিয়েই এ তৌহিদ শব্দটি তৈরি হয়েছে। তৌহিদ ওয়াহাদা ইয়াহিদু তৌহিদ মানে আল্লাহ পাক রব্বুল আলমিনের একত্ব ঘোষণা করা, একত্বকে মেনে নেওয়া এবং একত্বের বাস্তবায়ন করা। এই ক্ষেত্রে আমি আপনাদের সামনে তিনটি কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলমিন একত্ব মেনে নেওয়া অর্থাৎ অন্তর থেকে বিশ্বাস করা, কারণ ইমান বিশ্বাস হচ্ছে তিনটি বিষয়ের সমষ্টির নাম। এক হচ্ছে অন্তর থেকে বিশ্বাস করা, এই জন্য তৌহিদকে অন্তরে প্রথম স্থান দিতে হবে, বিশ্বাস করতে হবে অকাট্যভাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে তৌহিদের স্বীকৃতি দান করা, ভাষায় কথায় উচ্চারণ করে স্বীকৃতি দান করা। যদি আপনার অন্তরে বিশ্বাস থাকে আল্লাহর একত্ব, আর যদি কথায় আপনি আপনার ভাষা দ্বারা তার স্বীকৃতি না দান করেন, তাহলে সেই তৌহিদ প্রতিষ্ঠা হলো না। আর তারপরে তৃতীয় বিষয় হচ্ছে তৌহিদের বাস্তবায়ন করা, আপনি অন্তরে আল্লাহ পাক রব্বুল আলমিনের একত্বকে বিশ্বাস করেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের একত্বকে আপনি স্বীকৃতি দান করেছেন, আল্লাহ পাকের তৌহিদকে আপনি স্বীকার করেছেন, উচ্চারণ করেছেন, তার প্রমাণ দিতে হবে আপনার কাজে কর্মে। এই তিনটি বিষয়ের নাম হচ্ছে ইমান। তৌহিদকে একশ্রেণীর মানুষরা মনে করেছে যে এটি জন্মগত ব্যাপার স্যাপার, যা পেয়েছি জন্মসূত্রে, পূর্বপুরুষ থেকে বাবা মায়ের সূত্রে, এই তৌহিদ মানে এই জন্মগত মুসলিম হয় যথেষ্ট, মোটেই না। তৌহিদকে যেমন অন্তরে বিশ্বাস করতে হবে, তেমনি এই আল্লাহর একত্ব তৌহিদকে কথার দ্বারা স্বীকৃতি দিতে হবে এবং এই তৌহিদের বাস্তবায়ন করতে হবে, কাজে পরিণত করতে হবে। এর নাম হচ্ছে তৌহিদ। তৌহিদ শুধু অন্তরে বিশ্বাসের নাম নয়, তাওহীদ অন্তরে বিশ্বাস করে শুধু মুখে কলিমা বললাম তাওহীদের, এর নাম শুধু নাম, বরং তাওহীদ তার কাজে বাস্তবায়ন করার নাম। এ তাওহীদ সম্পর্কে কোরআনে করিম যদি চর্চা করেন, কোরআনে করিমের নাজিল করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব। আর বাকি যে সমস্ত আলোচনা আছে সেগুলি হচ্ছে এই তাওহীদের পরিপূরক বিষয়, তাওহীদের সমর্থনে সেগুলি নাজিল করা হয়েছে। তাওহীদ শব্দের অর্থ বলছিলাম যে শাব্দিক অর্থ হচ্ছে একক মনে করা, পারিভাষিক অর্থ হচ্ছে ইফরাদুল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলমিনের একত্ব প্রতিষ্ঠা করা, একত্বকে বিশ্বাস করা, একত্বের বাস্তবায়ন করা এবং একত্বের স্বীকৃতি দান করা। এই আল্লাহ পাক রব্বুল আলমিনের একত্ব সম্পর্কে আপনাদের সামনে আজকে আমি বলতে চাই যে এই তাওহীদের কালিমা, যে কালিমা আমরা সকলেই পড়ে থাকি মুসলিমরা, কিন্তু এই তাওহীদের কালিমা আমরা তার অর্থও বুঝি না, তার শর্তও বুঝি না, তার দাবিও বুঝি না এবং তার চাহিদাও পূরণ করি না অনেকে। এই তাওহীদের কালিমা হচ্ছে কালিমায় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। এই কালিমাই হচ্ছে কালিমাতুত তাওহীদ, আল্লাহর একত্বের বাক্য, তাওহীদের বাক্য। এই তাওহীদের বাক্যর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, সত্য উপাস্য নেই। এতে দুটো অংশ রয়েছে, একটি ইতিবাচক অংশ রয়েছে আর একটি নেতিবাচক অংশ রয়েছে। ইতিবাচক অংশ হচ্ছে যেটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই কলেমায় পরে নিয়ে এসছেন, প্রথমে নেতিবাচক অংশকে আল্লাহ পাক রব্বুল আলমিন নিয়ে এসছেন। লা ইলাহা, কোনো ইলাহ নেই, উপাস্য নেই, এটি হচ্ছে নেতিবাচক। তাহলে বোঝা যাচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করতে হলে নেতিবাচক দিক থাকতে হবে এবং ইতিবাচক দিক থাকতে হবে, হ্যাঁও থাকতে হবে এবং নাও থাকতে হবে। প্রথম না করতে হবে, অর্থাৎ প্রথম বাতিল উপাস্যকে অস্বীকার করতে হবে। যেই উপাস্যকে মানুষ নিজে থেকে তৈরি করে নিয়েছে, কিন্তু মহান আল্লাহ যিনি সৃষ্টিকর্তা তিনি এই উপাস্যদের কথা দেননি, সেসব উপাস্যকে অস্বীকার করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন লা ইলাহা এ শিখিয়েছেন, আল্লাহ ছাড়া কোনো এলাহ নেই, আগে এলাহ নেই বলতে হবে। এ নেই বলার পরে যখন আপনি আপনার মন মগজকে অন্য অন্য বাতিল উপাস্য থেকে, ভ্রান্ত উপাসনা থেকে আপনি মুক্ত করে নিলেন, তারপরে আপনি বলবেন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এটি হচ্ছে ইতিবাচক, পজিটিভ। এই ইতিবাচক অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকার অর্থে মাবুদ, উপাস্য, তার জন্য একমাত্র ইবাদতের হক অধিকার, ইবাদত তার প্রাপ্য, আর তার ছাড়া আর কারো হক নয়, কারো অধিকার ইবাদত নয়। এই হচ্ছে কালিমা ইলা ইলাহা ইল্লাল্লাহ, যেটি হচ্ছে তাওহীদের কালিমা। এই কালিমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে প্রশংসা করেছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। হে নবী, তুমি কি দেখনি যে কাইফা দারাবাল্লাহু মাসালা, কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত উল্লেখ করেছেন, কালিমাতান তাইয়িবা, একটি পবিত্র কালিমার, এই কালিমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালিমা বলেছেন। কাশাজারাতিন তাইয়িবা, এই পবিত্র কালিমার উদাহরণ হচ্ছে একটি ভালো পবিত্র লাভদায়ক গাছের মতো, বৃক্ষের মতো, যেই বৃক্ষ আসলোহা সাবেতু আফার ওয়াহাফিসামা, যার শেকড় জমিনে মাটিতে অত্যন্ত মজবুত হয়ে থাকে এবং তার শাখা প্রশাখা আকাশের দিকে অতি উঁচা হয়ে থাকে, সুন্দর হয়ে থাকে। এইরকমই কালিমা তাইয়েবা, যার অন্তরে শক্ত হয়ে মজবুত হয়ে যাবে, সেই ব্যক্তির আমল কাজকর্ম, তার যে বিভিন্ন জীবনের দিক রয়েছে সেগুলি সুন্দর হয়ে থাকবে, সেগুলি হচ্ছে শাখা প্রশাখা এই কালিমা তাওহীদের। এই কালিমা তাওহীদ এমন একটি বিষয়, এই তাওহীদ আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ব এমন একটি বিষয়, যেই বিষয়টি হচ্ছে প্রত্যেক মানুষের উপর প্রথম ফরজ কাজ, প্রথম আবশ্যক কাজ, এর আগে কোনো কিছু ফরজ নেই। সেই জন্য কোনো ব্যক্তিকে যদি আল্লাহ পাকের তাওহীদকে বিশ্বাস না করে অথবা তাওহীদের স্বীকৃতি না দান করে, উচ্চারণ না করে, তাওহীদের বাস্তবায়ন না করতে চাই, তাহলে তার কাছ থেকে অন্যান্য কর্মের আমলের দাবি করে কোনো লাভ নেই। অথবা সে যদি স্বেচ্ছায় সেসব কর্ম করে, তাতে কোনো লাভ নেই। যেমন একজন ব্যক্তি তৌহিদবিহীন অবস্থায় যদি সালাত সম্পাদন করে, নামাজ আদায় করে, যদি সিয়াম পালন করে, রোজা রাখে, যদি যাকাত প্রদান করে, যদি হজ আদায় করে, তাহলে তাতে কোনো কাজ হবে না যদি তার তৌহিদ আল্লাহর একত্ব ঠিক না থাকে। এটি হচ্ছে প্রথম বান্দার ওপর ফরজ কাজ। এই তৌহিদ এমন একটি বিষয় যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সব কিছুই সৃষ্টি করেছেন। আসমান জমিন সৃষ্টি করার উদ্দেশ্য মানব জাতি, জিন জাতি এই জমিনে বসবাস করবে এবং এই জমিনে বসবাস করে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদ প্রতিষ্ঠা করবে। আমি এখানে একটু বিরতি দিচ্ছি আপনাদের, আর তারপর ইনশা আল্লাহ তাআলা আমার বাকি আলোচনা সম্পূর্ণ করব। তৌহিদ সম্পর্কে আলোচনা করেছিলাম, তৌহিদের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। তৌহিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্বের গুরুত্ব এত অপরিসীম যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন একমাত্র তার এই তৌহিদ একত্ব প্রতিষ্ঠার জন্য। মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াত আয়াত নম্বর 56। মহান আল্লাহ বলছেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য। লিয়াবুদুন এর তাফসীর কারগণ তাফসীর করেছেন লিয়াইয়াহিদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন একত্ব তৌহিদকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে। কারণ ইবাদতে যদি তৌহিদ একত্ব না থাকে তার নাম ইবাদত থাকবে না। তাহলে ইবাদত মানেই হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা। এবাদতে যদি শিরকের সংমিশ্রণ হয়, এবাদতে যদি তৌহিদের যেটি বিপরীত বিষয়, পরিপন্থী বিষয় শিরক, তার যদি সংমিশ্রণ হয় তাহলে তার নাম এবাদত থাকবে না, সেটি শিরকে পরিণত হবে। আর মনে রাখবেন এর সাথে যে সন্ন্যতে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তরিকা ছাড়া অন্য কিছু ঢুকে পড়ে তাহলে সেটি আর সন্ন্যত থাকবে না, সেটি বিদাতে পরিণত হবে। তাহলে তৌহিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্বের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। মানুষ এবং জিন কে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদ প্রতিষ্ঠা করা এই জমিনে, এবং আসমান জমিনকে আবাদ করবে এই মানুষ, এবং এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদ তারা প্রতিষ্ঠা করবে। এই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দাতা, এবং সেই ব্যক্তি, সেই সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান এবং সূক্ষ্মদর্শী। তৌহিদ এমন একটি বিষয় যে সমস্ত নবী এবং রাসূলগণ নিয়ে এসেছেন, এবং প্রত্যেক জাতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠিয়েছেন এই আদেশ দিয়ে যে তারা আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করবে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, সূরা নাহলের আয়াত নম্বর 36 এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা, নিশ্চয় আমি প্রত্যেক জাতিতে একজন করে রাসূল প্রেরণ করেছি। প্রত্যেক জাতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছেন, আন ইবুদুল্লাহ, এই মর্মে, এই আদেশ দিয়ে যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদ প্রতিষ্ঠা করবে, একমাত্র ইবাদত বন্দেগী করবে। ওয়াজতানিবুত তাগুত, এবং আল্লাহ ছাড়া অন্যের পূজা থেকে, উপাসনা থেকে, ইবাদত বন্দেগী থেকে, দাসত্ব থেকে তোমরা বেঁচে থাকবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর কথা, যেটি হচ্ছে ইতিবাচক, আর তারপরে বলেছেন নেতিবাচক ওয়াজতানিবুত তাগুত। তাহলে এই ইতিবাচক নেতিবাচকের কথাই কালিমা ইলাহা ইল্লাল্লাহতে তুলে ধরা হয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরো উল্লেখ করেছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। এখানে ইতিবাচক বলা হয়েছে এবং নেতিবাচকও বলা হয়েছে। তাহলে শুধু ইবাদত এই নয় যে আপনি আল্লাহ পাকের ইবাদত করবেন, নেতিবাচক থেকে বেঁচে থাকবেন না, আপনি তার বিপরীত বিষয় থেকে বেঁচে থাকবেন না, এমন নয়। বরং যেমন আল্লাহ পাকের ইবাদত বন্দী করতে হবে, তেমনি আল্লাহ পাক ছাড়া অন্যের পূজা থেকে, উপাসনা থেকে, ইবাদত বন্দী থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এই সম্পর্কে জানতে হবে ইবাদত কোনগুলি, কারণ অনেকে শিরক করে ফেলে, আল্লাহ পাককে মানা সত্ত্বেও, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস সত্ত্বেও শিরক করে ফেলে। এই জন্যই যে তারা জানে না যে ইবাদত কাকে বলে। ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব ফরজ করেছেন, ইবাদত যতগুলি ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যেগুলি আল্লাহ পাক রব্বুল আলমের জন্য করা হয় এ সম্পর্কে আমি ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই আর কথা উল্লেখ করি। তিনি বলেছেন, এবাদত বলা হয় এমন একটি ব্যাপক বিষয়কে অথবা কাজ হোক, প্রকাশ্য হোক অথবা গোপনীয় হোক। তাহলে এবাদত মানে শুধু নামাজ নয় যে একমাত্র নামাজ আল্লাহর জন্য পড়লাম, এবাদত শুধু রোজা আর হজ আর জাকাত এই দু চারটি কাজে সীমিত নয়, বরং এবাদত যেমন দোয়া, একমাত্র দোয়া করতে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে। এবাদত হচ্ছে কোরবানি করা, জবাই করা, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন সন্তুষ্টির জন্য এবং তার জন্য তার উদ্দেশ্যে জবাই করতে হবে। এবাদত হচ্ছে মান্নত করা, সুতরাং একমাত্র আল্লাহর জন্য মান্নত করতে হবে। এবাদত হচ্ছে ফরিয়াদ করা, এবাদত হচ্ছে শরণ ও আশ্রয় গ্রহণ করা, এসব আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকটে করতে হবে। এবাদত বহু রকমের রয়েছে, সমস্ত এবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য করতে হয়। সেজদা, সেজদা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনকে করতে হবে, সেজদাকে ভাগ করলে হবে না, যে সম্মানের সেজদা সেজদায় তাজিম, সুতরাং আল্লাহ ছাড়া অন্যের জন্য চলবে। আর এবাদতের সেজদা যেটি আল্লাহর জন্য খাস না, সেজদা যে কোনো সেজদা হোক না কেন, সমস্ত সেজদা আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য। এবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন। এই তৌহিদ, যেই তৌহিদ সমস্ত নবী এবং রসুলগণের দাওয়াত। তৌহিদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে প্রত্যেক জাতিতে আমি নবী রসুল পাঠিয়েছি এই মর্মে যে তাদেরকে তৌহিদের শিক্ষা দিবে। তাহলে সমস্ত রসুল নবীর প্রেরণার উদ্দেশ্য হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা করা। এইরকমই আল্লাহ পাক রব্বুল আলমিন আর এক আয়াতে উল্লেখ করেছেন যে ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি তোমার পূর্বে হে নবী যত রসুল প্রেরণ করেছি সমস্তকে ওহী করেছি এই মর্মে যে লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কেউ সত্য উপাস্য নেই, একমাত্র উপাস্য বরহাক উপাস্য, সত্য উপাস্য, সত্য মাবুদ আল্লাহ পাক রব্বুল আলামিন। ফা'বুদুন, সুতরাং একমাত্র আমার ইবাদত করবে। তাহলে সমস্ত রসুল নবীর দাওয়াত ছিল, আলাইহিমুসসালাম তাদের দাওয়াত ছিল একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের দিকে আহ্বান করা, তাঁর ইবাদতের দিকে আহ্বান করা। তৌহিদ এমন একটি বিষয় যেই বিষয় মানুষকে দুই ভাগে ভাগ করেছে। এই তৌহিদকে যদি মানব জাতি সকলেই, আদম সন্তান সকলেই এক মত হয়ে মেনে রাখত, তাহলে তাদের নাম হতো আত্মসমর্পণকারী, তাদের নাম হতো মুমিন মুসলিম, এবং তারা দুই ভাগে বিভক্ত হইত না। কিন্তু এই তৌহিদকে একদল মেনেছে, তাদের নাম হয়েছে মুসলিম মুমিন, আর যারা তৌহিদকে অস্বীকার করেছে তাদের নাম হয়েছে মুশরিক বহুত্ববাদী অথবা কাফের। যারা তৌহিদকে অস্বীকার করেছে হয় কাফের নাম হয়েছে, মুশরিক নাম হয়েছে, বহুত্ববাদী হয়েছে। সুতরাং মানব জাতি এক হয়ে থাকতে পারত যদি এই তৌহিদকে প্রতিষ্ঠা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম ইরশাদ করেছেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, নিশ্চয় এই জাতি মানব জাতি হচ্ছে একটি জাতি, একটি জাতি। ওয়া আনা রব্বুকুম, এবং আমি তোমাদের সকলের প্রতিপালক পালনকর্তা রব। ফাবুদুন, সুতরাং সকলেই তোমরা আমার ইবাদত বন্দেগী করো। তাওহীদ এমন একটি বিষয় যেই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব থেকে, পার্থিব আযাব থেকে এবং পরকালের আযাব থেকে আশ্রয় রাখবে, পানাই রাখবে। তাওহীদ যদি প্রতিষ্ঠা করে তাহলে দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব থেকে, শাস্তি থেকে বাঁচতে পারবে, নিরাপত্তা হাসিল করবে, আর পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব থেকে বাঁচতে পারবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। নিশ্চয় যারা ঈমান নিয়ে এসেছে, শুধু ঈমানের কথা আল্লাহ পাক বললেন না, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং সেই ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ করল না, জুলমের সংমিশ্রণ ঘটালো না। এই জুলম, জুলমের ব্যাপক অর্থ রয়েছে এবং বিশেষ অর্থ সবচেয়ে বড় জুলমকে এখানে উদ্দেশ্য করা হয়েছে। এই আয়াত যখন নাজিল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা বিচলিত হয়ে যান, পেরেশান হয়ে যান যে আমাদের মধ্যে কে এমন আছে যে জুলম করে না, আইয়ুনা লাম ইয়াজলিম নাফসাহ, আমাদের মধ্যে কে এমন আছে যে জুলম করে না, অত্যাচার করে না, ভুল ভ্রান্তি করে না। তাহলে সাহাবায়ে কেরামরা জুলম অত্যাচার কোরআনের ভাষায় জুলম বুঝতেন, কোরআনের ভাষায় ব্যাপক অর্থে জুলম ব্যবহার হয়েছে। তিনটি ক্ষেত্রে জুলম ব্যবহার হয়েছে, আল্লাহর একত্বের ক্ষেত্রে জুলম হচ্ছে শিরক, এই অর্থে জুলম ব্যবহার হয়েছে, এবং জুলম ব্যবহার হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হক ছাড়া মানুষের বিভিন্ন রকমের পাপের ক্ষেত্রে, তৌহিদ ছাড়া বিভিন্ন রকমের পাপের ক্ষেত্রে যে কোনো পাপ করলে তাকে জুলম বলা হয়েছে কোরআনের ভাষায়। আর কোরআনের ভাষায় জুলম বলা হয়েছে মানুষ মানুষের যদি জুলম করে, একে অপরের উপর অন্যায় করে, তাকেও জুলম বলা হয়েছে। আল্লাহ পাক বলেছেন যদি জুলমের সংমিশ্রণ না ঘটায় তাহলে আমাদের মধ্যে সকলে তো জুলম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে আলাম তাসমা কওলাল আব্দি সালেহ, সৎ বান্দা লোকমান হাকিমের কথা তোমরা শোনোনি, তিনি তার বৎসকে তার ছেলেকে কি বলেছিলেন যে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা জুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন যে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিলেন যে ছেলে, হে প্রিয় ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না, ইন্না শিরকা লা জুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, অত্যাচার, মহা পাপ। তাহলে এই জুলমকে যদি কেউ না করে, জুলম থেকে যদি বেঁচে থাকে, তাহলে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল বলেছেন লাহুমুল আমনু, তাদের জন্য দুনিয়ায় আমন রয়েছে, নিরাপত্তা রয়েছে, নিরাপত্তা রয়েছে আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে, আল্লাহর আজাব থেকে, আসমানি দুর্যোগ থেকে, জমিনের আজাব থেকে, শারীরিক আজাব থেকে, মানসিক শাস্তি থেকে, পারিবারিক শাস্তি থেকে, সামাজিক শাস্তি থেকে, সার্বিক ধরনের শাস্তি থেকে বেঁচে থাকার উপায় হচ্ছে নিরাপত্তা, যে লাহুমুল আমন অহম মুহতাদুন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নিশ্চয়তা দিয়েছেন যে হিদায়াতের পথ যদি পেতে চাও, সঠিক রাস্তা যদি পেতে চাও, যদি জান্নাতের রাস্তায় থাকতে চাও, আল্লাহ পাকের সন্তুষ্টির রাস্তায় যদি থাকতে চাও, যেটি সোজা রাস্তা সিরাতে মুস্তাকিম, তাহলে এই তৌহিদ এমন ভাবে প্রতিষ্ঠা করতে হবে যে ইমানের সাথে জুলমের শিরকের সংমিশ্রণ করতে হবে না। সে বড় হোক আর ছোট হোক, প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, গোপনীয় হোক, শিরক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই তৌহিদকে অনুধাবন করার, উপলব্ধি করার, তৌহিদকে বোঝার তৌফিক দান করেন, এবং তৌহিদকে অন্তরে জায়গা দেওয়ার, স্থান দেওয়ার, মজবুত করার যেন তৌফিক দান করেন। তৌহিদের স্বীকৃতি দিয়ে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন অতীতের ভুল ভ্রান্তি গুনাহ খাতা মাফ করে দেন, তৌহিদ বোঝার এবং শিরক থেকে সতর্ক থাকার এবং তাওহীদের বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ঈমানের হেফাজত করেন, আমাদের আমলের যেন হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ যেন গুনাহ খাতা আমাদের মাফ করে দেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।